তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব, ভালোবেসে যাব গো যতদিন বাঁচব। এসো না হেসো না তুমি জেনে রাখো, বলে তো দিয়েছি আমি হৃদয়ের যাব গো যতদিন বাঁচব। হেসো না তুমি জেনে রাখো, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। আমি হৃদয়ের কথা